الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين الذي من علينا بهدايتنا وإيصال مرامنا محمدا رحمة للعالمين وهو متمم مكارم الأخلاق ومعلم الخلائق وسيد المرسلين صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وأهل بيته أجمعين أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدون في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে মেহরবানি করে সুস্থ হালে এই মসজিদে আজকের জুমার সালাতে অংশগ্রহণের সুযোগ দান করেছেন সকলেই বলি আলহামদুলিল্লাহ। এবং যাবতীয় দরুদ ও সালাম সেই নবীর শানে যা রেখে যাওয়া পবিত্র আদর্শের অনুসরণে আজকে আমরা এখানে জুমার সালাতে নেকি হাসিলের জন্য তাঁরই ঘরে সমবেত হয়েছি, সেই শেষ নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যই যাবতীয় দরুদ ও সালাম। মনে পড়ে না কতদিন আগে এখানে খুতবা দিয়েছিলাম, সম্ভবত ছাত্র জীবনেই হবে, যখন আব্বা করে এখানে আসতেন, আব্বার সঙ্গে আমি আসতাম মাঝে মধ্যে। তো আপনাদের এই মসজিদে আজকে মূলত আমি এসেছিলাম রোগী দেখার জন্য, ওবাদুল্লাহ খানকে। তো রোগী দেখতে গিয়ে আপনাদের এখানে মোতালে সাহেবের আবেদন ক্রমে এখানে খুতবা দেওয়ার সুযোগ পেয়েছি, যেন আমি নিজের পক্ষ থেকে আমি শুকরিয়া জানাচ্ছি আলহামদুলিল্লাহ। এই মসজিদের চেহারা দেখেই বারবার পুরনো কথা মনে আসে যে কারণ আজকের যুগে কোন জায়গায় পুরাতন মসজিদ পাওয়া যায় না, সব জায়গায় প্রায় নতুন মসজিদ হয়ে গেছে, টাইলসের মসজিদ হতে পারে, মসজিদ টাইলসের, কিন্তু পুরনো মসজিদের স্মৃতি বহু পুরানা। তাই এর গুরুত্ব এবং এর মর্যাদা অনেক মসজিদের চাইতে অনেক অনেক গুণ বেশি। আর সেজন্য এই মসজিদ যারা প্রথম নির্মাণ করেছিলেন তাদের সেই ইমানি ঐতিহ্য আজও যেখানে সেইভাবেই অক্ষুণ্ণ আছে, সেই প্রতিষ্ঠাতা নির্মাতা এবং সেই সমস্ত ইমানদার মানুষদের জন্যই আমরা অন্তর্খোলা দোয়া করি, আল্লাহ মাগফিরলাহুম ওয়ারহামহুম ওয়াআফিহিম ওয়াআফু আনহুম আমিন। যারা এটাকে এখন পর্যন্ত ধরে রেখেছেন, অক্ষুণ্ণ রেখেছেন, তাদের জন্যও আমরা শুকরিয়া জানাচ্ছি। আল্লাহ পাক আপনাদের এই জাজবাকে যেন তা হায়াত এটাকে অক্ষুণ্ণ রাখেন আমিন। আপনাদের সন্তানরা যেন আপনাদের ঐতিহ্যকে বাঁচিয়ে রাখেন, আমরা সে দোয়াও করবো। আল্লাহ পাক তাদেরকেও যেন আল্লাহ পাকের নেক বান্দাদের অন্তর্ভুক্ত করে নেন আমিন। দিল্লির ঐতিহাসিক স্থানগুলো আজ মানুষ দেখতে যায়, নতুন কিছু হলে কিন্তু আর কেউ দেখবে না, ওই পুরনো জিনিসটাই মানুষ দেখতে চায়। এই মসজিদের পাশ দিয়ে যেতে গিয়ে কিন্তু আমার হঠাৎ করে বুকের মধ্যে স্যাত ফেরো লেখি, এ তো সেইখানে চলে আসছি, কারণ আমি ওবাদুল খানের বাড়িতে চিনি না। এই মসজিদের সামনে এসে আমি বলছি এটা তো সেই মসজিদ, রসুলপুরের মসজিদ এটা। হ্যাঁ স্যার, এ তো সেই মসজিদই তো। মনে মধ্যে যে ধাক্কাটা দিল, কেন দিল, যেহেতু পুরোনা মসজিদ, যদি এটা নতুন হইতো ধাক্কা দিত না। সেজন্য পুরোনোর একটা মর্যাদা, পুরোনো এই ইটের সঙ্গে সঙ্গে যে সমস্ত মানুষগুলোর স্মৃতি জড়িয়ে আছে সেই স্মৃতিগুলো কিন্তু ভোলার নয়। আব্দুল বারী খান, আব্দুল জব্বার খান, আব্দুল গফ্বার খান, এদের নাম তো ভোলা যাবে না। আরো বহু মানুষ ছিলেন, তাদের সবাই আমি চিনি না, আর আব্বা প্রায় নাম বলতেন। আমার আব্বার দোস্ত ছিল আব্দুল গফফার খান, এই জন্য আমার বাড়িতে ফেরে যাতায়াত করতাম, সাইকেলের পিছনে আসতাম, তাহলে বোঝেন কত ছোট ছিলাম তখন। আর দীর্ঘদিন পরে আমার জীবনের শেষ পর্যায়ে বলতে পারেন, 60 ক্রস করে গেলে তখন বোনাস লাইফ, এখন এসে আপনাদের এখানে আবার আজকে সুযোগ পেলাম, এই জন্য আমি নিজের পক্ষ থেকে আবারও শুক্রিয়া জানাচ্ছি আলহামদুলিল্লাহ, আপনাদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে, এজন্য আমি নিজে যেন অত্যন্ত গর্বিত বোধ করছি। নামটা রসুলপুর, যেন রসুলের নামেই এ গ্রামের নাম, এই নামের ঐতিহ্যই আলাদা। আর আকরমগড় সাহেবের গোত্রের লোকরা এখানে যেহেতু বসবাস করেন, এই নামটা ঐতিহাসিক হয়ে গেছে। কিন্তু দুঃখিত এই যে পাশে আরেকটা মসজিদ দেখলাম, ই আমি যদিও আগে চিনেছি, আমি 1975-76 যখন এখানে দুইটা ইসলামী সেমিনার করেছিলাম, শেখ মুজিবুর রহমান সাহেবের জীবদ্দশায় একটা, ওনার মৃত্যুর পরে একটা, তো শেখ মুজিবুর রহমান সাহেবের জীবদ্দশায় ইসলামী সেমিনার করাটা কত কঠিন ছিল তখনকার পরিবেশ যারা জানেন তারা ভালো করে জানেন, যারা আমার সঙ্গে ছিলেন তখন ডক্টর মোস্তাফিজুর রহমান সাহেবকে নিয়ে আমি এই ভিতর দিয়ে যাওয়ার সময় মসজিদের পাহাড় দিয়ে যাচ্ছিলাম, তো উনি আমাকে বলেছেন, গালেব এখানে দুটা মসজিদ পাশাপাশি কেন? স্যার আপনি বুঝতে পারছেন না, এই হানাফিয়া আহলে হাদিস মানুষ এখন এই জাহিলিয়াতের মধ্যে আছে, তার ওই কথা আমি আজও বলতে পারি না। 1975-এর 14 এপ্রিলের যে সেমিনারে উনিছিলেন অন্যতম বক্তা, ডক্টর বারি সাহেব এসেছিলেন, ডক্টর রহমান সাহেব এসেছিলেন, জাস্টিস বাকের এসেছিলেন, বড় বড় মনীষী বাংলাদেশের তৎকালীন ইসলামী নেতৃবৃন্দ সবাইকে আমরা এখানে নিয়ে এসেছিলাম। বোধ হয় বাংলাদেশের ইতিহাসে প্রথম ইসলামী সেমিনার মুক্তিযুদ্ধের পরপরই প্রথম সাক্ষীরা হয়েছিল, আর সেজন্য তখন আমাদের নামও চারিদিকে দারুণভাবে প্রচার হয়ে গেছিল যে এত দুঃসাহস নিয়ে এরা এই কাজ করলো কিভাবে। 75 হয়ে গেল বিধায় 76 আর বাধা হয় নাই। শেখ মুজিবুর রহমান সাহেবের ইসলামের প্রতি তার একটা দারুণ ভেতরে ভেতরে একটা দারুণ আগ্রহ ছিল, আমরা টের পেয়েছিলাম সরাসরি, তখন ইসলামের নাম নিলেই সরাজাগার বলত, আর সেই সময় ইসলামী সেমিনার করাটা অত চাকরির কথা মনে করবেন না। যাই হোক, একই সঙ্গে দুঃখ আর বেদনা, আনন্দ এবং বেদনা পাশাপাশি থাকে জীবনের নিয়ম। পুরাতন মসজিদ এখানে আছে, নতুন মসজিদ একটা হয়েছে, কেন হবে? মুসলমান তো আমরা সবাই, এর মধ্যে লুকিয়ে আছে আহলে হাদিস আন্দোলনের তাৎপর্য। আল্লাহ পাক তার রসুলকে বলছেন, ফালা ওয়ারব্বিকা লা ইউমিনুনা, হে রসুল তোমার রবের কসম খেয়ে আমি আল্লাহ বলছি, লা ইউমিনুনা, ওরা কশিন কালো মমিন হতে পারবে না, হাত্তা ইউহাক্কিমুকা, যতক্ষণ ওরা তোমাকে হাকেম না বানাবে, মীমাংসাকারী হিসেবে সালিশ হিসেবে মেনে না নেবে। কোথায়? ফিমা সাজারা বাইনাহুম, আপসে বিবাদ বিসংবাদ যখন হবে তখন। ওয়ালা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা, দুই নম্বর, তোমার দেওয়া সিদ্ধান্ত সম্পর্কে তাদের হৃদয়ের মধ্যে সামান্যতম কোন সংকোচ বোধ হবে না। তিন নম্বর, ওয়ায়ুসাল্লিমু তাসলিমা, এবং শুধু তাই নয়, তোমার দেওয়া সিদ্ধান্তের সামনে পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করবে। যারা আরবি বোঝেন তারা অর্থটা ভালো বুঝতে পারবেন, ইসাল্লিমু বলার পরে আর লাগে না কিছু, কিন্তু তাসলিমা বলার পরে এক দারুণভাবে চূড়ান্তভাবে আত্মসমর্পণ করবে। এই তিনটা শর্ত একত্রিত না হলে একজন মানুষকে আল্লাহ পাক বলছেন কশিন কালো সে মমিন নয়। এই ফতোয়াটা কিন্তু আমরা দেব না, আল্লাহ স্বয়ং বলছেন সুরায় নিসা 65 নম্বর আয়াত, ফালা ওয়ারব্বিকা লা ইউমিনুনা, তোমার রবের কসম খেয়ে আমি আল্লাহ বলছি তারা কখনোই মমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমার দেওয়া সিদ্ধান্তকে তারা মেনে নেবে এবং তাদের অন্তরে কোনো সংকোচ না রাখবে এবং তোমার দেওয়া সিদ্ধান্তের সামনে আনুগত্যের মস্তক অবনত করবে। এর মধ্যে লুকিয়ে আছে ইসলামী জিন্দগির চূড়ান্ত সফলতা এবং বিফলতা। নামকে বাস্তে হাজারো মুসলমান আমরা পৃথিবীতে বসবাস করছি, কিন্তু আজকে যারা আমরা মুসল্লি হিসেবে এখানে এসেছি, সব মুসল্লিকে জান্নাত পাবে মনে করেন নাকি? তাতে কোরআনে মিথ্যা হয়ে যাবে। কোরআন কি বলছে? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনাহুম আন সলাতিহিম সাহুন আল্লাযীনাহুম ইউরাউন, দুর্ভোগ হলো কিয়ামতের দিন ওই মুসল্লিদের জন্য যারা তাদের সালাত সম্পর্কে উদাসীন। আল্লাযীনাহুম ইউরাউন, যারা মানুষকে দেখানোর জন্য সালাত আদায় করে। এদের স্থান কাদের সঙ্গে হবে? হাদিসের ব্যাখ্যা এসেছে কিয়ামতের মাঠে বহু মুসল্লি হবে যারা কেউ হামানের সঙ্গে থাকবে, ফেরাউনের সঙ্গে থাকবে, কারুনের সঙ্গে থাকবে, উবাই ইবনে খালাফের সঙ্গে থাকবে। বিশ্ববিস্তৃত চারটি নাম আল্লাহ রাসূল এখানে করেছেন, ফেরাউনকে চেনে না এমন কোন মানুষ বোধহয় পৃথিবীতে নাই, দূর নামের কারণে তাকে সবাই চেনে। একটা কাফের কেউ যদি বলা হয় তুমি ফেরাউন নাম রাখো তোমার সন্তানের, সে রাখবে না। এটা মুসিকে বললো সে তার ছেলের নাম ফেরাউন রাখবে না, এত নিকৃষ্ট এত ঘৃণিত এই নামটা। আল্লাহ বলছেন কেয়ামতের মাঠে কিছু মুসল্লি ফেরাউনের সঙ্গে থাকবে, যে ফেরাউনের সঙ্গে থাকে সে কি জান্নাত হবে নাকি? কিছু মুসল্লি হামানের সঙ্গে থাকবে, হামান ছিল ফেরাউনের প্রধানমন্ত্রী, যারা সবসময় রাজনীতি নিয়ে পাগল হয়ে থাকে, সালাতের দিকে মন যায় না, কি করে মন্ত্রী হবে এমপি হয়ে পাগলে ঘুরে বেড়ায়, এই উদাসীন সালাত সম্পর্কে এই লোকগুলি থাকবে হামানের সঙ্গে। তিন নম্বর কারণ, কারণ ছিল সবচেয়ে বড় ধনকুবের হযরত মুসার চাচাত ভাই, সমস্ত লোক বলতো হে মুসা তোমার আমার টাকা পয়সা হয় না কেন, তোমার অনুসরণ করে ইমানদার হয়ে আমরা এখন ফকির হয়ে গেছি, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, ই করা যাবে না, তা করা যাবে না, তা বড় লোক হবো কি করে, তোমার দ্বারা তো বড় বিপদ হয়ে গেল, আর ও দেখো কেমন বড় লোক হচ্ছে, তা তুমি এরকম আল্লাহ কাছে বলে গিয়ে আমাদের টাকা পয়সা এনে দাও। মুসা বললো টাকা পয়সা আমার ক্ষমতা আমার নেই, তোমার থাকলে ইমানদার হবে না জাহান্নাম যাবে, কিছু বলার নেই। কারণের মতো বড় লোক হওয়ার জন্য সবাই পাগল হয়ে যেত, কারণ কিভাবে মূল্য আপনারা জানেন, শেষ হয়ে গেছে। যারা বড় লোক সেরকম টাকার পিছনে ছোটে, আখেরাতের দিকে খেয়াল করে না, একটা মানুষ মরে গেলেও তার দিকে তাকায় না, বাস এদের হাসর হবে, যদিও সে পাশাপ্ত মুসল্লি সে থাকবে কারণের সঙ্গে। এরপরে যে নামটা আসছে, এই তিনটা নাম কিন্তু আগের আগেকার, ফেরাউনও আগেকার মানুষ, কারুনও আগেকার মানুষ, হামানও আগেকার মানুষ, এবং আল্লাহ রসুল নিজের চাষাদের মধ্যে একজন নাম বললেন ওবাই ইবনে খালাব। এই এত বড় বদ ছিল, আল্লাহ রসুলের বিরুদ্ধে সশস্ত্র অপবাদ তোহমত, আর তাকে কি করে কষ্ট দেবে সেই তালে থাকত, যে ১৪ জন চক্রান্ত করে আল্লাহ নবীকে হত্যা ষড়যন্ত্র করেছিল, তার মধ্যে সেও একজন ছিল। ওহদের যুদ্ধে গেল, আল্লাহ রসুলকে সে হত্যা করার জন্য এগিয়ে গেল, আল্লাহ রসুল তখন প্রোটেকশনের জন্য সবাইকে বললেন তোমরা ওকে মেরো না, ছেড়ে দাও ওকে, আমাকে লাস্টে দাও। সে সামনে আসলো, আল্লাহ রসুল একটা বর্ষা নিয়ে সাদ ইবনে আবি ওয়াক্কাসের কাছ থেকে খালি ওর গলায় একটু শুয়ে দিয়েছিলেন, কোপ মারেন নাই, কাটেন নাই, রক্ত বেরেনি, কিচ্ছু হয়নি, খালি একটু শুয়ে দিয়েছিল। ওখান থেকে বেরিয়ে যাওয়ার সময় মক্কায় পৌঁছানোর শোভার সুযোগ তার হয়নি, ওখানে গিয়ে এক পাহাড়ের মাথায় উঠছে ছাগলগুলো, ছাগল তো সাধারণত মক্কায় ওই মদিনায় দেখবেন পাহাড়ের উপরে তো আরো বেশি ছোট ছোট ঘাস হয় ফাঁকে ফাঁকে, তো ওইখান থেকে ওই ছাগলে তার এমন গুঁতা মারেছে, ছাগলের সিংয়ের গুঁতায় পাহাড়ের মধ্যে গড়তে গড়তে তলায় এসে মরিব শেষ, আর মরতে মধ্যে বলেছে এই মোহাম্মদ আমাকে মেরে ফেলেছে, দোষ দিয়ে গেছে ওনাকে। এই সমস্ত নেতৃবৃন্দ, এটি হচ্ছে সমাজ নেতা, যে সমস্ত সমাজ নেতা মানুষকে সালাত থেকে বাধা দেয়, অথবা নিজেরা সালাত আদায় করেন কিন্তু নেতৃত্ব করার জন্য খালি, তাদের হাসর হবে ওই উবাই ইবনে খালাবের সাথে। সমাজকে গড়ে তোলার জন্য নেতাদের দায়িত্ব ছিল, সে দায়িত্ব যদি কেউ পালন না করেন সমাজ নেতারা সাবধান হয়ে যাবেন, ওই মুসল্লি আপনি যতই সালাত আদায় করেন আপনাকে যেতে হবে ওই উবাই ইবনে খালাবের সঙ্গে কিয়ামতের মাঠে। কোরআন এবং হাদিস দুটো মিলিয়ে নেন, এবার আসেন আমরা মূল জায়গায় চলে আসি। পৃথিবীর মানুষের মধ্যে এত দলাদলি কেন, এটা থাকবেই, কোন মানুষ আল্লাহপাক মানুষকে নির্জীব বানান নাই, জ্ঞানহীন বানান নাই, জ্ঞানী করে সৃষ্টি করেছেন, অন্যদের সঙ্গে পার্থক্য অন্য সৃষ্টির সঙ্গে মানুষ জ্ঞান সম্পন্ন প্রাণী, এই জ্ঞান দিয়ে তাকে পরীক্ষা করেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে কত সুন্দর আমল করে আসতে পারে এটা পরীক্ষা করার জন্য আমি তোমাদেরকে জ্ঞান দিয়েছি। এই জ্ঞানটাকে মানুষ সঠিকভাবে কাজে লাগাতে পারে না। ইমানদার যারা আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা আমানু ইয়াহদিহিম রাব্বুহুম বিঈমানিহিম, যারা ইমান এনেছে তাদেরকে আল্লাহ পাক হেদায়েত দান করেন তাদের ইমান দ্বারা, কারণ এখন তো নবী আসবেন না, এই ইমানের নূর অনেক সময় কাজে লাগে না। ইমানের নূর আসে ওই ব্যক্তির মধ্যে যিনি গুনাহ করেন না, পাপ করেন না, তাদের কাছে আসেন। বিশ্ববিখ্যাত পণ্ডিত এবং ইমাম মোহাম্মদ ইদ্রিস শাফেঈ রাহিমাহুল্লাহ, তিনি একদিন তার উস্তাদ ওকিয়ের কাছে গিয়ে বলছেন হে উস্তাদ ওকি, আমি ভুলে যাচ্ছি, আপনি আমার জন্য দোয়া করুন। উস্তাদ ওকি ইমাম শাফিকে বলছেন, যে উপদেষ্টা তিনি দিয়েছিলেন সেই উপদেষ্টা ইমাম শাফি নিজের ভাষায় কবিতা আকারে তার ছাত্রদেরকে বলেছিলেন, সেটা আমরা পেয়েছি ইতিহাস। ইমাম শাফি বলছেন সাকাউতেলা ওকি ইনসু হেফজি ফাউসানি ইলা তারকিল মাআসি لأن العلم نور من إلهي ونور الله لا يعطى لعاصي আমি আমার উস্তাদ ওকির কাছে শিকায়ত করলাম, হে উস্তাদ আমি সব ভুলে যাচ্ছি, সুয়া হেফজি হেফজ থাকছে না, কোরআন পড়ছে ভুলে যাচ্ছে, হাদিস পড়ছে ভুলে যাচ্ছে, আপনি আমার জন্য দোয়া করেন। উস্তাদ আমাকে উপদেশ দিলেন, আউসানি ইলা তারকিল মাআসি, হে ইমাম শাফেঈ তুমি গুনাহ পরিত্যাগ করো, লিআন্নাল ইলমা নূরুম মিন ইলাহি, ইলম আল্লাহর পক্ষ থেকে একটা নূর, ও নূরুল্লাহ লা ইউতা লি আসি, আর আল্লাহর নূর কোন গুনাহগারকে আল্লাহ পাক দেন না। ময়লা ভর্তি গ্লাসে শরবত দেবেন আপনি পান করতে চান না, দেহের মধ্যে পাপ ভর্তি অন্তরে কখনো ইমানের নূর প্রবেশ করতে পারে না। যদি আপনি পুণ্য অর্জন করতে চান অবশ্যই আপনাকে পাপ বর্জন করতে হবে, যদি আপনি তৌহিদ বলতে চান তাহলে অবশ্যই আপনাকে শিরিক বর্জন করতে হবে। পাপ এবং পুণ্য মিক্সড করে কোন মানুষ জান্নাত পেতে পারে না। নিঃসন্দেহে এটাও ঠিক যে পাপ শূন্য কোনো মানুষ নাই, কিন্তু কবিরা গুনাহ থেকে যদি নিজেকে বিরত রাখা যায় ইনশাআল্লাহ আল্লাহর পক্ষ থেকে সগীরা গুনাহগুলি সবই মাফ করে দেওয়া হবে, এবং আপনি ইমানের নূরে ইনশাআল্লাহ আল্লাহর পক্ষ থেকে আপনি পার পেয়ে যাবেন, জান্নাতে চলে যাবেন। শুধু কবিরা গুনাহ থেকে দূরে থাকতে হবে তওবা করে। আল্লাহ রাসূল চলে গেলেন, বলে গেলেন দেখো আমি চলে যাচ্ছি, ওমা ইয়াইশ মিনকুম মিন বাদি ফাসায়রা ইখতিলাফান কাসীরা, আমার মৃত্যুর পরে তোমরা যারা বেঁচে থাকবে তোমরা দেখবে বহু ইখতিলাফ হবে মানুষের মধ্যে। সাহাবায়ে কেরাম বললেন হে রাসূল তখন আমরা কি করব? আল্লাহ রাসূল বললেন কোন ভয়ের কারণ নাই, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন, তখন তোমরা আমার সুন্নত এবং আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নত কঠিন ভাবে আঁকড়ে ধরো, আব্দু আলাইহা বিন নাওয়াজিজ, মাড়ির দাঁত দিয়ে কামড়ে ধরো, কারণ সুন্নত থেকে তোমাকে সরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করা হবে। এইখানে গিয়ে আমরা ব্যক্ত হয়েছি, আমরা আল্লাহ নবীর সুন্নতকে তার হাদিসকে মাড়ির দাঁত দিয়ে কামড়ে ধরতে পারি নাই, দুনিয়াবী স্বার্থে নিজস্ব ইগো বজায় করতে গিয়ে আলেম হোক আর জাহিল হোক শয়তানের খোঁচা থেকে কেউ দূরে নন। আল্লাহ রাসূল বলছেন আমাকেও পর্যন্ত শয়তানের খোঁচা মার, কিন্তু আল্লাহ মেহরবানি করে শয়তানটাকে মুসলমান বানাই দিয়েছে, ও আমার কাছে এসে আমার পরে কোন আধিপত্য বিস্তার করতে পারে না, কিন্তু সমস্ত মানুষের কাছে শয়তান খোঁচা মারে চেষ্টা করে বিপথে নিয়ে যাওয়ার জন্য। এইখানে গিয়ে মানুষ অনেকে ব্যর্থ হয়েছে, যার জন্য বিভিন্ন কারণে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি হয়েছে। সবাই আমরা মুসল্লি মাশাআল্লাহ, কিন্তু বিভেদ সৃষ্টি হয়ে গেছে। এই বিভেদের মৌলিক একটা বিষয় আছে এখানে, যেটা আমাদের ভারত গুরু বলে পরিচিত হাকিমুল উম্মাহ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ, তার জগৎ বিখ্যাত গ্রন্থ হুজ্জাতুল বালেগা প্রথম খণ্ড 118 পৃষ্ঠা, আর বর্তমানে মিশরীয় ছাপায় 156 পৃষ্ঠায় তিনি হেকায়াত হালিন নাস কাবল আল মিয়াত রাবিআ এই অধ্যায়ে চতুর্থ শতাব্দী হিজরির পূর্বেকার মুসলমানদের অবস্থা এই অধ্যায় রচনা করে তিনি সেখানে উম্মতের ভাঙন চিত্রের সুন্দর আলোচনা বাণীচিত্র অঙ্কন করেছেন। তিনি সেখানে বলছেন ইয়ালাম আন্নান নাস কাবল আল মিয়াত রাবিআ লাম ইয়াকুনু মুজমাঈন আলা তাকলিদিন ওয়াহিদিন লিরাজুল ওয়াহিদিন বিআইনিহি। সেদকে হে আমার পাঠক বৃন্দ, চতুর্থ শতাব্দী হিজরির আগ পর্যন্ত দুনিয়ার কোন মুসলমান একটি নির্দিষ্ট মজহাবের উপরে অন্ধ অনুসারী ছিল না। দ্বিতীয় শতাব্দী হিজরি থেকে এটা শুরু হয়, তখন পর্যন্ত কালার নেয় নাই, চতুর্থ শতাব্দী হিজরিতে এসে এটা কালার নিয়ে নিল, দলে দলে মুসলমানরা বিভক্ত হয়ে গেল। প্রথম শুরু হয়ে গেল কাদরিয়া তকদিরকে অস্বীকারকারী, তারপর এসে গেল জবরিয়া অদৃষ্টবাদী, তারপরে এসে গেল মোতাজিলা যুক্তিবাদী, তারপরে আসলো খারেজি চরমপন্থী জঙ্গি যারা তার মুসলমানকে জমে করে, তারপর দাঁড়াই এরাই হয়তো আলীকে হত্যা করেছিল, তারপরে এসে গেল শিয়া যারা আলীকে একদম খোদা বানিয়ে দিল। এরপরে ভাঙন চিত্র এগিয়ে যেতে থাকলো, রাজনৈতিক কারণে মুসলমানরা বিভক্ত হয়ে গেল, শুরু হয়ে গেল উমাইয়া এবং আব্বাসিয়া দ্বন্দ্ব, আব্বাসীরা 130 বছর কোন মধ্যে টিকে থাকলো 130 হিজরি পর্যন্ত, তারপরে এসে গেল আব্বাসীরা পাওয়ারে চলে আসলো, শুরু হয়ে গেল এক অপরের বিরুদ্ধে মারামারি কাটাকাটি, এমন রাজনৈতিক মারামারি যে ইতিহাস একবার কালেমালিপ্ত হয়ে গেছে। এই আব্বাসীয় যুগে ইমামে আবু হানিফ রহমতুল্লাহ আলাইহির জন্ম, 80 হিজরিতে ওনার জন্ম, 150 হিজরিতে ওনার মৃত্যু। তার একদল অনুসারী হল যে বছরে ইমাম আবু হানিফার মৃত্যু হলো সেই বছর ইমাম শাফির জন্ম হলো, তারও একদল অনুসারী সৃষ্টি হলো। ইমাম মালিক উনি হচ্ছেন মদিনার আলেম, ওনার জন্ম 95 হিজরিতে, মৃত্যু 179 হিজরিতে, তারও একদল অনুসারী সৃষ্টি হলো। এবার আসলে বাগদাদে ইমাম আহমদ বিন হাম্বল, ওনার জন্ম 164 হিজরিতে, মৃত্যু 241 হিজরিতে, তারও একদল অনুসারী সৃষ্টি হয়ে গেল। এই অনুসারী ইমামরা কিন্তু কাউকে বলেন না যে তোমরা আমাদের অন্ধ অনুসারী হও, তোমরা আবাসে মারামারি করো, কিচ্ছু বলেনি। প্রত্যেকে একটা মৌলিক কথা বলে গিয়েছেন। দেখো সমস্ত হাদিস আমরা জানি না, ইতিহাস মনে রাখবেন। এখন যে আমরা বুখারী শরীফ পড়ি, মুসলিম শরীফ পড়ি, এগুলো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ জমানায় এক জায়গায় সংকলিত আকারে ছিল না, চার ইমামের কারো আমলে এগুলো ছিল না। এগুলো পরবর্তীকালে ইমাম বুখারী অনেক পরে ওনার জন্ম, ইমাম বুখারীর জন্ম 196 হিজরিতে, মৃত্যু 256 হিজরিতে, অর্থাৎ ইমাম আবু হানিফার মৃত্যু 46 বছর পরে ইমাম বুখারীর জন্ম হয়েছে। তাহলে উনি কেমন করে বুখারী শরীফ জানবে? আগে তো জন্ম হওয়া লাগবে। তো সেই সব কারণে এই সমস্ত ইমামরা সমস্ত হাদিস জানতেন না। সে যুগে এরকম কম্পিউটার যুগ ছিল না, প্রেস পাবলিকেশন ছিল না, এক জায়গায় সংকলিত বই আকারে পাওয়া যেত না। এক একটা মানুষের বাড়ি বাড়ি যেয়ে শুনে আসতে হতো, কারো বাড়ি সিরিয়ায়, কারো বাড়ি মক্কায়, কারো বাড়ি মদিনায়, কারো বাড়ি গাজাতে, কারো বাড়ি কুফাতে, এক এক থেকে এক একজন মানে হাদিস বিশার পণ্ডিতের বাড়ি, এই বাড়ি বাড়ি গিয়ে গিয়ে হাদিস পড়া লাগতো। আর এই জন্য ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ মৃত্যুর সময় বলে গেলেন, দেখো এটা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, এই আমার অনুসারীরা শুনে রাখো, যখন হাদিস সহি পাবে মনে রেখে ওটাই আমার মজহাব, সহি হাদিসটাই আমার মজহাব মনে রেখে দিও, খবরদার আমার কোন কথা তোমরা লিখে নিও না, কারণ লিখলেই ওটা দলিল হয়ে যাবে। কারণ ইন্নি উফতি ইয়ামান আতরুকু গাদান, আমি আজকে যে ফতোয়া দেই কালকে ওটা পরিবর্তন করি, হাদিস পরিবর্তন হয়ে যাবে। অতএব খবরদার আমার কোন কথার উপরে তোমরা যেন নিশ্চিতভাবে ধরে রেখো না। আর এই জন্য ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ নিজে কোন গ্রন্থ রচনা করেন নাই, কোন পণ্ডিত বলেন নাই আজ পর্যন্ত এইটা এই বইটি আবু হানিফা লেখা লিখিত বই। যার লিখিত গ্রন্থ নাই, যার বর্ণিত কোন ক্যাসেট রেকর্ডার নাই, যার লিখিত কোনো কিছুই ডকুমেন্ট নাই, আপনি একটা মজা বানিয়ে বসে আমি হানাফি, বেজলেস। ভিত্তিটা কি নাই? ভিত্তি নাই। অথচ চলছে, চলল রাজনৈতিক কারণে প্রতিষ্ঠা পেয়ে গেল। মনসুর আব্বাসী, আব্বাসীয় খেলাফতের প্রতিষ্ঠাতা, তিনি বললেন ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ যে আপনি আসুন চিফ জাস্টিসের পদ গ্রহণ করুন। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ পুরস্কার জবাব দিলেন, তোমার তরবারি একদিকে আর আমার কোরআন হাদিস একদিকে, আমি কোরআন হাদিসকে অগ্রাধিকার দেব, তোমার তরবারিকে ভয় করে ফতোয়া দিতে আমি পারব না। কত বড় ইমান, কি তাকওয়া তাদের মধ্যে ছিল। শেষে লাভ হলো কি জানেন? ইমাম আবু হানিফা রহমাতুল্লাহকে জেলে ঢুকানো হলো মিথ্যা অপবাদ দিয়ে, জেলে ঢুকে জেলখানাতে রুটির সঙ্গে বিষ মেখে তাকে হত্যা করা হলো। পৃথিবীতে কোন হকপন্থী মানুষ জেলের বাইরে থাকতে পারে নাই, সবাইকে ইমনিকে কষ্ট দিচ্ছে তৎকালীন সরকার, তথাপি তিনি মাথা মতো করেন নাই। দুর্ভাগ্য হলো এই, ওনার মৃত্যুর পরে ওনাই শিষ্য আবু ইউসুফ, তিনি ওই পদ গ্রহণ করলেন যে পদ তার উস্তাদ গ্রহণ করতে রাজি হন নাই, আবু ইউসুফ রহমতুল্লাহ। তিনি হয়ে গেলেন চিফ জাস্টিস এবং সারা ইসলামী বিশ্বে হানাফি মজহাবের ওই ম্যাজিস্ট্রেট বসিয়ে দিলেন, কাজী বসিয়ে দিলেন। এখন যেমন দলীয়করণ হচ্ছে, সে যুগের মধ্যে দলীয়করণ শুরু হয়ে গেল। এমনি ভাবে ইমাম শাহউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ হুজ্জাতুল্লাহ বালেগা প্রথম খণ্ডে 122 পৃষ্ঠা পরিষ্কার বলে দিয়েছেন, ওয়াকানা হাযা সাবাবু যুহুরিহি ফি আলম ইসলাম, এটাই ছিল একমাত্র কারণ সারা পৃথিবীতে হানাফি মজহাব বিস্তৃতি লাভ করা। এবার আসলে ইমাম শাফি রহমতুল্লাহ যুগ। ইমাম শাফি ওরকম অত্যন্ত হকপন্থী ছিলেন, তাকে বলা হলো আপনি এইটা করেন সেটা করেন, উনি বলে কোনটাই মানতে রাজি না। শেষকালে ওনাকে রাজ দরবার ডেকে আনা হলো, তাকে হুমকি দেওয়া হলো, যদি আপনি সরকারি হিসাব মোতাবেক ফতোয়া না দেন তাহলে আপনার অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে। এবার তিনি তাকে বের করে দেওয়া হলো বাগদাদের খেলাফতের দরবার থেকে, বেরিয়ে যাচ্ছেন আর বলছেন দুঃখ করে, কাদাস বাহাদ নফসি চতুকু এলা মিশ্রিন আতুকু এলা মিশ্রি আতুকু এলা কাবারি, আমাকে আজকে বের করে দেওয়া হচ্ছে বাগদাদ থেকে। ওনার বাড়ি ছিল তো ফিলিস্তিনের গাজাতে, ওনার জন্মস্থান, থাকতেন মক্কা। আমাকে আজকে এখান থেকে বের করে দেওয়া হচ্ছে, জানি না আমি মিশরে যাচ্ছি না আমি আমার কবরের দিকে এগিয়ে যাচ্ছি। কারণ ওনার মতো মানুষটা তো জেলে ঢুকানো যাবে না, ওনাকে রাস্তায় সন্ত্রাসী মেরে দেওয়া হবে। আজকে যখন সন্ত্রাসীদেরকে গোপন হত্যা করা হচ্ছে, সে যুগে এই নিয়ম ছিল, তাই উনি ভয় পাচ্ছেন আমি যে যাচ্ছি মিশরের দিকে, আমি আসলে মিশরের দিকে যাচ্ছি না কবরের দিকে যাচ্ছি আল্লাহই ভালো জানেন। এবার আসলে ইমাম মালিকের যুগ, তার অবস্থাও তাই। ইমাম আহমদ হাম্বলের যুগটাও একই অবস্থায় গেছে। এইসব মানুষগুলো প্রত্যেকে একই কথা বলে গিয়েছেন, এজা সাহাল হাদিস ও ফাহুয়া মাযহাবুনা। হে আমার অনুসারী বৃন্দ, ছাত্ররা শুনে রাখো, যখনই সহি হাদিস হবে মনে রেখো ওটাই আমাদের মাযহাব। হানাফি মাযহাবের বিখ্যাত পণ্ডিত আল্লামা আব্দুল্লাহ শাহরানি রাহিমাহুল্লাহ, যিনি 898 হিজরিতে মৃত্যুবরণ করেছেন, তার লিখিত গ্রন্থ কিতাবুল মিজান আল কুবরা এই ভারতের দিল্লি সভা 1286 হিজরিতে প্রথম খণ্ড 73 পৃষ্ঠায় পড়ে দেখেন, পরিষ্কার বলে দেওয়া আছে সেখানে, স্যার ইমামের প্রত্যেকের বক্তব্য একটাই ছিল, এজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবুনা, যখন সহি হাদিস হবে ওটাই আমাদের মাযহাব। দেখা যাচ্ছে রসুলের জমানা থেকে সাহাবায়ে কেরাম থেকে তাবে নিজাম থেকে সবারই একটাই বক্তব্য ছিল। শাহরুল্লাহ রহমতুল্লাহ বলছেন তার ইনসাফ কি বায়ানের সাবাব ইখতালা বইয়ের 70 পৃষ্ঠায় তিনি বলছেন, বইয়ের প্রিন্টে তিনি বলছেন, ওকাত তাওয়াতার আন সাহাবাত ওয়া তাবেইন আন্নাম ইযা বালাগু হাদিস আমালু বিহি মিন গায়রি ইউলাহিজু শর্তান। সাহাবী এবং তাবি থেকে মতওয়াতির ভাবে অবিরত ধারায় বর্ণিত হয়েছে এই কথা যে যখন তাদের কাছে সহি হাদিস পৌঁছে যেত তারা কোনো শর্ত ছাড়াই সেটা মেনে নিতেন, সঙ্গে সঙ্গে তারা দেরি করতেন না। এটাই ছিল সাহাবে ইকরামের বৈশিষ্ট্য, তাবিন এজামের বৈশিষ্ট্য, সাহাবা ইমামের বৈশিষ্ট্য, মুহাদ্দিসিনের বৈশিষ্ট্য, সবারই একটাই বৈশিষ্ট্য ছিল, সহি হাদিস পেলেই এটা আমার রসুলের বায়ান, এটা আমার রসুলের বাণী, তার সামনে সঙ্গে সঙ্গে সারেন্ডার করে দিত। দুর্ভাগ্য পরবর্তীকালে মুসলমানরা আপোষে বিভক্ত শুরু করলো রাজনৈতিক কারণে, অর্থনৈতিক কারণে এবং বিদেশি খ্রিস্টান ইহুদিদের চক্রান্তের কারণে এবং শরীয়তের ব্যাখ্যাগত মতভেদের কারণে। এই আপোষে হিংসা বিদ্বেষের ফলে হানাফি শাফি মালিকি হাম্বলি মারামারি শুরু হয়ে গেল। এমন অবস্থা ঘটল যে 1256 হিজরিতে 1258 খ্রিস্টাব্দে বাগদাদের ঐতিহাসিক খেলাফত ধ্বংস হয়ে গেল। হানাফি মজাহের লোকেরা সাফি মজাহের বিরুদ্ধে হিংসা করল, সাফি মজাহের লোকেরা হানাফি মজাহের বিরুদ্ধে হিংসা করল। উভয়ের কমন শত্রু মঙ্গল বীর চেঙ্গিস খানে, চেঙ্গিস খানের ভ্রাতুষ্পুত্র বলে কেউ কেউ, চেঙ্গিস খানের বংশধর বলে কেউ কেউ, হালাকু খানকে ডেকে নিয়ে আসলো, তুমি আসো এই সাফিদেরকে মারো। যখন হালাকু খান ঢুকলো, চেঙ্গিস খানে সাফি মারবে নাকি, সামনে যা পেয়েছে সমানে মেরেছে। হাফেজ ইবনে কাসির বিশ্ববিখ্যাত ঐতিহাসিক, তিনি বলছেন 40 দিনে 41 লক্ষ মানুষকে হত্যা করেছে হালাকু খা, বাগদাদকে একদম মিসমার করে দিয়েছে। আজকের যুগের হালাকু বুশ যেমন ভাবে বাগদাদের ঐতিহ্যবাহী 10,000 বছরের সেই লাইব্রেরিকে ধ্বংস করেছে বোমা মেরে, সে যুগের সেই বুশ, সে যুগের হালাকু খা অমনি করে বাগদাদকে ধ্বংস করে। আল্লাহকে মেহরবান, আল্লাহ দেখবেন মুসলমানদের মধ্যে এত লোক নাই, একে রোখার কোন লোক তো নাই। আল্লাহর রহমতের দরিয়া ঢেউ উঠে গেল, ওই হালাকু খার বংশধার পরবর্তী দিন শাসক হলেন, আল্লাহ তাকেই মুসলমান বানিয়ে দিলেন, বলল সুবহানাল্লাহ, বাস মুসলমান হয়ে গেল, আবার নতুন করে গড়া শুরু করলো। যদি ওই হালাকু খা বেঁচে থাকতো আজকে আপনি বাগদাদকে মুসলমান হিসেবে পেতেন না। সেখানে চলে এলো ওই হালাকু খারি বংশধর বুর্জি মামলুক সুমলা সুলতান, বাহরি মামলুক সুলতান, মারামারি বন্ধ হয় নাই, তিনি পরিষ্কারভাবে বলে দিলেন এখন থেকে মারামারি বন্ধ করার জন্য বলে দিচ্ছি এই সার মুজাবের বাইরে কোনো ফতোয়া চলবে না। সব জায়গায় সার মুজাবের 4 জন করে ম্যাজিস্ট্রেট থাকবে, তারা এই বিচার ফয়সালা করবে। এটাই নির্দেশ তিনি দিলেন 665 হিজরিতে সম্রাট জাহের বাই বেরাসের আমলে। এই নির্দেশ জারি হওয়ার ফলে সমস্ত ইসলামী ওয়ার্ল্ড থেকে এই সার মুজাবের বাইরে সব কিছু বন্ধ হয়ে গেল। মানুষ ধরে নিল সার মুজাব মানে ফরজ, এখন পর্যন্ত ওইটাই চালু হয়ে আছে, সার মুজাব মানে ফরজ। এই ফরজটা আল্লাহ করেনি, রসুলই করেনি, সাহাবাই করেনি, ইমামরা করেনি, এটা করলো কে? ওই যে ভদ্রলোকের নাম বললাম সম্রাট জাহের বাই বারাস, কোন সালে? 665 হিজরিতে। এই এটা চালু হয়ে গেল, উনি কেন করলেন? শান্তি রক্ষার জন্য, যে খালি মারামারি করে। কোথায় থাকলো ইমাম মালিক, কোথায় থাকলেন ইমাম শাফি, কোথায় থাকলেন ইমাম আহমদ হাম্বল, সব নষ্ট হয়ে গেল, কারো কোনো কথা আর চলবে না। এরপরও তিনি শান্তি রক্ষা করতে পারলেন না, ব্যর্থ হলেন। 665 থেকে 801 হিজরি পর্যন্ত দীর্ঘদিন মারামারি কাটাকাটি চলল, অবশেষে খোদ কাবা ঘরে মারামারি শুরু হয়ে গেল। কাবা ঘরে শান্তির স্থান, মুসলিম ঐক্যের মূর্ত প্রতীক, সেখানে সব মুসলমান মক্কামে মাহমুদে এক ইমামের পিছনে সালাত আদায় করে। সেখানে গিয়ে সবাই বলে দিল যে আমরা ওই এক ইমামের পিছনে সালাত আদায় করতে রাজি নই। আপনারা জানেন সাহেব মোজাব তিন মোজাবে আমাদের মতো করে সালাদ আদায় করে, খালি একটা মোজাবে হাত নিচে বান্ধে আর আমি মানে আসতে বলে এই এটুকুই খালি ফার, আরো অন্যান্য বিষয়গুলো আছে এ সঙ্গে আত্মাহারিকা আপনার পড়বেন পাবেন। ওনারা বললেন ঈদুল ফিতরের মধ্যে সালাদ হবে না, কোনো মতেই বোঝানো যায়নি। অবশেষে ফারহাবিন বাকুক উনি বললেন ঠিক আছে বাবা তোমরা আর মারামারি করো না, এই স্যার এই স্যার মধ্যে হচ্ছে একটা মশলা বানিয়ে দিলেন, কাবা ঘরের চারপাশে হচ্ছে একটা মশলা বানিয়ে দিলেন ফারহাবিন বাকুকের আমলে 801 হিজরিতে। আজান হচ্ছে একবার, একই সঙ্গে স্যার ইমাম চার দিয়ে দাঁড়িয়ে যাচ্ছে, মুসল্লির সংখ্যা কারোই কম নয়। এই দুঃখজনক পরিণতি মুসলমানদের হয়ে গেল 801 হিজরিতে। 1343 হিজরি পর্যন্ত দীর্ঘ 542 বছর ধরে এই নিন্দনীয় বেদাত খোদ কাবা ঘরে চালু থাকলো। বর্তমান বাদশাহ ফাহাদের এখন তো আবদুল্লাহ বাদশাহ হয়েছে, এনাদের যিনি বাপ ছিলেন আবদুল্লাহ আজিজ, এনারা যখন আহলাদিস হয়ে গেলেন এনারাই এসে প্রথম এই বেদাতটা হুট আউট করে দিলেন কাবা ঘর থেকে। সমস্ত দুনিয়া আলমদের ওনারা ডাকলেন, ভারত থেকে 6 জন আলমকে ডেকেছিলেন, তার মধ্যে 2 জন আহলাদিস 4 জন হানাফি, বড় আলম সব ভারত থেকে, আল্লাহ আমাদের মধ্যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ছেলে, আর একজন নাম আমার এখন খেয়াল আসছে না, সবাই গেলেন। উনি সবাইকে ডাকালেন আলমদেরকে, বিশ্বের সমস্ত দেশ থেকে আলমদের ডেকে উনি বললেন হে ওলামাই কেরাম, আপনাদের কাছে আমি একটা সমস্যা আজকে পেশ করতে চাই। কি? আল্লাহ পাক কোরআনে বলছেন ওয়াত্তাখাযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা, তোমরা সকলে মিলে ইব্রাহিম মুসাল্লাকে ধরো, ওটাই তোমাদের মাকামে ইব্রাহিমটা হল তোমাদের মূল, এবং সেখানে ইমামের পিছনে তোমরা সবাই সালাত আদায় করো। আল্লাহ পাকের এই নির্দেশ কি সকল মুসলমানের জন্য নয়? হ্যাঁ অবশ্যই। তাহলে এখানে 4 মুসাল্লা কেন? হানাফি কি মুসলমান নয়? সাফি কি মুসলমান নয়? হাম্বলি কি মুসলমান নয়? মালিকি কি মুসলমান নয়? সবাই কি এক আল্লাহর সামনে মাথা নত করে না? তাহলে কেন এখানে 4টা হবে? আমাকে আপনার বুঝান কোরআন দিয়ে হাদিস দিয়ে। সবাই এক বাক্যে বললে এটা অন্যায়, তাই যদি হয় আমি ভেঙে ফেললাম। যদি কোরআন হাদিস দিয়ে প্রমাণ করতে পারেন আপনারা, তাহলে আজকের এই ইট দিয়ে বাঁধানো এই মুসল্লা যেটা আমি ভেঙে দিলাম এটাকে আমি সোনা দিয়ে বাঁধিয়ে দেব, দলিল দিতে হবে। কোরআন হাদিসের দলিল চাই, আজ পর্যন্ত দলিল আসে নাই, সেই 1343 হিজরি পর্যন্ত, আজকে 1429 হিজরি পর্যন্ত চলছে আলহামদুলিল্লাহ ওই একটা মুসল্লার উপরে। যদি এই গভর্নমেন্ট ওখান থেকে চলে যায়, আবার যদি বেদাতিরা চলে আসে, আবার হয়তো 4 মুসল্লা হয়ে যাবে। তো মানুষ তো জেদি, হাদিস কোরআন মানে না, মুখে যতই বলুক না কেন। এইটা হল সংক্ষিপ্ত ইতিহাস, মুসলমানদের ভ্রাতৃত্ব খতম করে দিয়েছে এই কথিত মজহাবি বিদ্বেষ। আর সেজন্য পাশাপাশি মসজিদ হয়, ভাই ভাই বিয়েশাদি বন্ধু বন্ধ হয়ে গেল, কত কি হচ্ছে আজকে, মহব্বত বিনষ্ট হয়ে গেল ধর্মের নামে। একদিনে ঈদের রাজশাহীতে হড়গ্রাম বলে একটা জায়গা আছে, কোর্ট স্টেশন, ওখানে আমি ছিলাম 1996 সালের আগ পর্যন্ত, 90 থেকে 96 সহবছর ছিলাম। প্রথম যখন গেলাম ওরা আমাকে ইমামতি করার জন্য দাওয়াত দিল ঈদের সালাতে, দেখি যে পাশেই পুকুরের উপারে মানে স্টেশনের পাশেই আর একটা মাইক বাজে, ওটা কি? ওটাই তো আর একটা ঈদের জামাত হচ্ছে, কেন ওটা কাঁদে? ওটা হানাফিদের স্তক করে না, আউযুবিল্লাহ, ঈদের জন্য মুসলমানরা একা দিতে পারে না, দুই দিকে দুই মাইক বলেন তো কথা শোনা যায়, সমস্যা হয় না। তা আমি আমার বক্তব্য শুনে এক পর্যায়ে বলে দিলাম হায়রে মুসলমান, রাজনীতির নামে তোরা হাজার গোনা দলে বিভক্ত হয়েছিস, ধর্মের নামেও তোরা বিভক্ত হয়ে গেলে এক হতে পারলি না। আজকে ঈদের দিন, খুশির দিন, এদিন পর্যন্ত মুসলমানরা কি এক হতে পারে না? যদি সেরা একটা মূলনীতি তোরা ঐক্যবদ্ধ হতো সমস্ত মুসলমান এক হয়ে যাবে, একদিনে এক হয়ে যাবে। সে মূলনীতি কি? আসুন কোরআন এবং সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। সেরা সহিহ হাদিসকে উনি ভিত্তি হিসেবে ধরেন, মুসলমানদের মধ্যে বিভক্তি থাকতে পারে না। যদি সহিহ হাদিসে থাকে ছয় তাকবীরে পড়ার কথা, নির্দেশ থাকে আল্লাহ রাসূলের, এই 12 তাকবীরওয়ালারা বন্ধ করো, সবাই ছয় তাকবীর পড়ো, চলে যাও, এক হয়ে যাও, আপনারা যাবেন না? যদি সহিহ হাদিসে থাকে ছয় তাকবীর, আপনারা পড়তে রাজি হবেন না? অবশ্যই পড়তে রাজি হবেন, কারণ ওটা রাসূলের নির্দেশ। আর যদি সহিহ হাদিসে 12 তাকবীর থাকবে, এই ছয় তাকবীরওয়ালারা চলে এসে এখানে একসাথে সালাত আদায় করো, কেন তুমি মানবে না? যদি না মানো তাহলে তুই রসুলের আনুগত্য করলে না, খালি মিলাদের মজলিসে জিলাপি খেলেই কি আল্লাহ রসুল তোমাকে সাফাত করবে নাকি? অত সস্তা নয়, জান্নাত পড়ে নানির বাড়ি নয়। সবার আগে রসুলের সিদ্ধান্তের ক্ষেত্রে মাথা নত করতে হবে, সব এক হয়ে যাবে। আপনি নিসিহাত মানবেন কেন? জয়ীফ হাদিস আছে, সহি হাদিসের এতগুলো হাদিস রয়েছে বুখারী শরীফে, কেন মানবেন না? কথা নেই। রফল আদানের 450 হাদিস, দুই একটা না, মোতাওয়াতির বলা হয়েছে তাকে, আপনি করেন না, আমার সঙ্গে আমার বিভক্তি কেন? আপনি জায়ান আমাদের দোয়া পড়ছেন, কোথায় হাদিস পেলেন? আপনি নারায়ণ পড়ি সালা শুরু করছেন, কোথায় হাদিস পেলেন? পরিষ্কার বেদা, এগুলো বললেই খালো বেজা হবে না। সহি হাদিসের উপরে আমল করার জন্য আমরা আহলে হাদিস বলি, এটা কোন ব্যক্তির নাম নয়। হানাফি একটা ব্যক্তির নামে মজাব দল হয়েছে, সাফি একটা ব্যক্তির নামে দল হয়েছে, মালিকি একটা ব্যক্তির নামে দল হয়েছে, হাম্বুলি একটা ব্যক্তির নামে দল হয়েছে, কিন্তু হাদিসের নামে পৃথিবীর ইতিহাসে একটাই মাত্র দল আছে, তার নাম আহলুল হাদিস, যারা হাদিসের অনুসারী বলে দাবি করেন। যদিও আমরা অনেকে এটা করি না, আমরা দাবি করি বটে, আমরা আমল করি না, এটাই আমাদের সবচেয়ে মারাত্মক ত্রুটি। আমি সবাইকে অনুরোধ করব, যারা হাদিসের অনুসারী বলে নিজেকে দাবি করেন, তারা অবশ্যই হাদিসের অনুসরণ করবেন, সহি হাদিসের অনুসরণ করবেন। আমাদের মধ্যে বহু বেদাত ঢুকে গেছে, এই বেদাত আপনারা জানেন না, আলেমরাই জানে। আলেমদের মধ্যে বলছেন একটু আগে, আলেমদের মধ্যে শয়তানের খোসা লাগে, আলেমরাও জিদ করে এক আলেমের সঙ্গে এক আলেমের সঙ্গে খাওয়া দাওয়া নেই। এই জন্য বাংলা একটা কথা চালু আছে, দুই পীর এক বাড়িতে কখনো একসাথে খাওয়া দাওয়া করে না, মানে মিলবে না। ওরকম দুই আলেম এক জায়গায় বসে একমত হবে, এ খুবই কম। কিন্তু আপনাকে সহি হাদিস সামনে রাখতে হবে, সহি হাদিসে যা আছে তাই মানতে হবে, আপনি যাচাই গোছাই করবেন না। কুয়েতে গেছি, ড্রাইভার আমরা পিছনে বসে দুই তিন আলেম একসঙ্গে আছে, কথাবার্তা বলছি, ড্রাইভার যে কথা শুনছে আমরা খেয়াল করি নাই। এক পর্যায়ে বলছে, হুজুর আপনি যে কথাটা বললেন উর্দুতে অবশ্য, এটা কি সহি হাদিসে আছে? আমার পাশের দিনে আলেম বসা, উনি অবশ্য হানাফি মাযহাব লোক, উনি বলছে কি হয় গালেব ভাই, এই ড্রাইভার আমাদের ধরে ফেললো। কেন? জিনিসটা হচ্ছে সহি হাদিসে আছে কেন? ড্রাইভার হাদিসের সহি জয়ীফ বোঝে কি ও? হ্যাঁ, কুয়েতের ড্রাইভাররা পর্যন্ত সহি জয়ীফ যাচাই করার যোগ্যতা রাখে, আর আপনি আলেম হয়েও সহি জয়ীফ যাচাই করতে চান না, এটা কেন? মানুষের কি বাক স্বাধীনতা নাই? সে কি জান্নাতের জন্য চিন্তা করবে না? আমি যদি সহি হাদিস না মানি কাল জান্নাত কবরে গেলে আমাকে তো ওই আজাব ভোগ করতে হবে, এজন্যই তো জিজ্ঞাসা করেছে। আপনি যে কথাটা বললেন, বলুন সহি না জয়ীফ, কিন্তু আমার তো জানা নেই, তো বলে দেন আমি জানি না। ইমাম মালিক বিন আনাস ইমাম দারুল হিজরা, তাকে 38টা প্রশ্ন করা হয়েছে, কোন কোন রাওয়াজে আছে 50টা প্রশ্ন করা হয়েছে, তার মধ্যে 38টার মধ্যে উনি 5টা বাদ দিয়ে 33টাতেই বলেছেন আমি জানি না। প্রশ্নকারী বলছে, আপনি এত বড় ইমাম, বিশ্বের বুকে আপনার প্রতিদ্বন্দ্বী কেউ নাই, আর আপনি বলছেন আমি জানি না, তা আমরা যাব কোথায়? উনি জবাব দিচ্ছেন, হে প্রশ্নকারী, যদি আমার কোনো প্রশ্ন সহি হাদিসের বাইরে হয়ে যায় তোমাকে খুশি করার জন্য, কাল কিয়ামতের মাঠে আমার রসুল যখন আমাকে সাফাত না করে মুখ ফিরিয়ে চলে যাবেন, তো হে প্রশ্নকারী, তুমি কি আমার জন্য সাফাত করতে পারবে? তাদের ইমান, তাদের তাকওয়া, তাদের আল্লাহ ভীরুতা কত কত গভীরতম ছিল, চিন্তা করতে পারেন? আর আমরা কথায় কথায় হাদিসকে অগ্রাহ্য করি। আমার সামনে একজন বলেছে, শোকর না একজন আহেল হাদিস, রাখেন আপনার হাদিস টাদিস, সাবধান, হাদিস সঙ্গে টাদিস বলবেন, বেয়াদব কথা। আজকের মুসলমানের দুর্দশা কোথায় নেমে গেছে? ভাই ভাই মিলতে পারছি না, পরস্পরের মহব্বত নাই, ভালোবাসা নাই, কেউ ধর্মের নামে বিভক্তি করছি, কেউ রাজনীতির নামে বিভক্তি করছি, ভাই ভাইয়ের বুকে চাকু মারছি, ভাই ভাইয়ের সঙ্গে ঘৃণা বিদ্বেষ বজায় রেখেছি, শুধুমাত্র একটাই কারণ, যে আমরা নিজের জিদ এবং অহংকারকে বড় করে দেখেছি, সহি হাদিসকে বড় করে দেখি নাই, রসুলকে সালিস মানে নাই, তার দেওয়া সিদ্ধান্তের সামনে মাথা নত করতে পারি নাই, হুজুরকে কিছু বুঝে না, বাপদাদাকে কিছুই বুঝতো না, এই বিভিন্ন রকম দোহাই দিয়ে দিয়ে আমরা সহি হাদিসকে এড়িয়ে যাচ্ছি। অতএব সাবধান, প্রত্যেক মুসলমানের কাছে আমাদের অ্যাপিল, সহি হাদিস অনুযায়ী আমল না হলে কিয়ামতের মাঠে আপনাকে অবশ্যই পস্তাতে হবে। দুই নম্বর শর্ত হল, আপনার আমলটা ইখলাসের সঙ্গে হতে হবে, লোক দেখানো আমল হওয়া চলবে না। আপনি সহি হাদিস অনুযায়ী সালাত আদায় করলেন বটে, কিন্তু লোক দেখানো আমল করলেন, ওটা আল্লাহর কাছে কবুল হবে না। সিরফ আল্লাহর জন্য আল্লাহর সামনে নিজেকে নিবেদিত প্রাণ হয়ে দাঁড়াতে হবে। ছোট্ট একটা ঘটনা দিয়ে শেষ করে দিই। আল্লাহ রসুল জিহাদে গিয়েছেন, আসার পথে এক জায়গায় ছাউনি ফেলেছেন, দুজনকে রেখেছেন পাহারাদার হিসাবে, একজন মুসআব বিন উমাইর আর একজন হচ্ছেন আব্বাদ বিন বিশের। মুসআব বিন উমাইর ঘুমিয়ে গেছেন, আব্বাদ বিন বিশের দাঁড়িয়ে আছেন মানে পাহারাদারি করছেন, উনি দেখলেন যে আমি তামাম রাত রায় দিয়ে করবো কি, তার চেয়ে সালাত আদায় করি, তাহলে জেগে থাকা হবে, পাহারা দেওয়া হবে। উনি সালাতের মধ্যে এমন মনোনিবেশ সহকারে সালাত শুরু করে দিয়েছেন, হুঁশ নাই, ইতিমধ্যে শত্রুর মুখে টের পেয়ে গেছে, শত্রুর পিছন থেকে আস্তে আস্তে এক পা দুপা করে কাছে চলে আসছে, এসে ওনার পিছনে তীর মেরে দিয়েছে, ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে, নিশ্চল দাঁড়িয়ে আছেন উনি সালাতের মধ্যেই রত। আবার একটা তীর মেরেছে, কোনো খবর নাই, সালাতের মধ্যে রত, রক্ত বেয়ে পড়ছে নিচ দিয়ে। আবার একটা তীর মেরেছে, উনি দাঁড়িয়ে আছেন নিশ্চিন্তে সালাত আদায় করে যাচ্ছেন, ওই রক্তের স্রোত, পাশে যিনি শুয়ে আছেন আর একজন পাহারাদার, যার নাম বললাম একটু আগে, ওনার গায়ে লেগেছে, উনি উঠে গেছে, আরে কি হচ্ছে তোমার, সারা দেহতে রক্ত পড়ছে কেন, ইতিমধ্যে সালাত শেষ হয়ে গেছে। বলে আরে ভাই, এমন সুরা পড়ছিলাম জান্নাত জাহান্নামের বিবরণ, আমার মনে হচ্ছে আল্লাহ তুমি আমাকে এই অবস্থায় শহীদ করে দাও, সোজা জান্নাতে চলে যাব, বাড়ি যাব না, কিন্তু আমি এখন বেঁচে আছি, তোমার পিঠে তিন তিনটা তীর ফুটি আছে, তুমি একটু আহু বন্ধ করনি, না আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি, বান্দা আমাকে তীর মেরেছে, আহু করলে তো আমার আল্লাহ নারাজ হবে যে বান্দা তোকে আঘাত করছে, তুই আমাকে ভুলে গেলি। সেরকম একটা দৃষ্টান্ত মনে রাখেন, এটি ছিল মুসলমানদের সালাত। ওই সালাত যদি কখনো ফিরে আসে, মুসলমানদেরকে দমন করার মতো কোন শক্তি পৃথিবীতে না, কিন্তু আজকে আমরা সালাত থেকে দূরে চলে গেছি, সালাতকে খেলনা মনে করেছি, সালাতকে হালকা মনে করেছি, তাই সালাতের নামে আলাদা আলাদা মসজিদ বানাই, মক্তব বানাই, মৌলবী বানাই, কত কি করি, আলাদা মাদ্রাসা বানাই, এসবগুলো হবে না, এগুলো বাতিল করে দিতে হবে। মুসলমানের মুসলমান ভাই ভাই হয়ে বুকে বুক মিলাতে যদি কখনো পারি, সেদিন আমাদের জীবন সার্থক হবে। প্রত্যেক আলমকে বলবো, তোরা ঐক্যের ওয়াজ করবে, বিভক্তির ওয়াজ বন্ধ করো, হিংসার ওয়াজ বন্ধ করো, মানুষকে মানুষকে ভালোবাসার চেষ্টা করো। মানুষ আল্লাহর অত্যন্ত প্রিয় সৃষ্টি, কোরআনে মানুষ সম্পর্কে আল্লাহ বলেছে খালাকতু বিয়াদাইয়া, আমি নিজের দুই হাত দিয়ে মানুষকে সৃষ্টি করেছি। হাতি সম্পর্কে, গরু সম্পর্কে, কোন প্রাণী সম্পর্কে আল্লাহ এই ভাষা ব্যবহার করেন নাই, মানুষ সম্পর্কে আল্লাহ যে ভাষা ব্যবহার করেছেন। আজকে সেই মানুষ সবচেয়ে ঘৃণিত, সবচেয়ে লাঞ্ছিত, এখানে সেখানে মানুষ খুন হচ্ছে, প্রতিদিন মানুষ লাশ পড়ে যাচ্ছে, রাজনীতির নামে, ধর্মের নামে ভাই ভাই মারামারি করে মানুষ হত্যা করছে, মানুষের মানুষের পরস্পরের মহব্বত ভালোবাসা সম্প্রীতি ধ্বংস হয়ে গেল। আল্লাহ আমাদেরকে এই অবস্থা থেকে রেহাই দান করুন। আমরা দোয়া করি আল্লাহ তুমি বাংলাদেশে শান্তি নামিয়ে দাও, তোমার স্পেশাল রহমত নামিয়ে দাও, ভাই ভাই মহব্বত সৃষ্টি করে দাও, ধর্মের নামে এমনি করে ভাই ভাই যেন আর কোন বিভক্তি না হয়। আল্লাহ পাক আমাদের সবাইকে তার দিনে হকের সত্যিকার অনুসারী হওয়ার তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাযা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।